আমি মানুষ সৃষ্টি করিতেছি কর্দম হইতে। فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ। যখন আমি উহাকে সুষম করিব এবং উহাতে আমার রূহ সঞ্চার করিব তখন তোমরা উহার প্রতি সিজদা অবনত হইও। فَسَجَدَ الْمَلَائِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ। তখন ফেরেশতারা সকলেই সিজদা অবনত হইল। ইল্লা ইবলিস ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কেবল ইবলিস ব্যতীত সে অহংকার করিল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হইল। ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। তিনি বলিলেন, হে ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করিয়াছি তাহার প্রতি সিজদা অবনত হইতে তোমাকে কিসে বাধা দিল? তুমি কি অধ্যত্ব প্রকাশ করিলে না তুমি উচ্চ মর্যাদা সম্পন্ন? ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। সে বলিল, আমি উহা হইতে শ্রেষ্ঠ, আপনি আমাকে আগুন হইতে সৃষ্টি করিয়াছেন এবং উহাকে সৃষ্টি করিয়াছেন কর্দম হইতে। قال فاخرج منها فإنك رجيم। তিনি বলিলেন, তুমি এখান হইতে বাহির হইয়া যাও, নিশ্চয়ই তুমি বিতাড়িত। وإن عليك لعنتي إلى يوم الدين। এবং তোমার উপর আমার লান স্থায়ী হইবে কর্মফল দিবস পর্যন্ত। قال رب فأنظرني إلى يوم يبعثون। সে বলিল, হে আমার প্রতিপালক, আপনি আমাকে অবকাশ দিন উত্থান দিবস পর্যন্ত। قال فإنك من المنظرين। তিনি বলিলেন, তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইলে। ইলা ইয়াউমিল ওয়াকতিল মা'লুম, অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগুয়িয়ান্নাহুম আজমাঈন। সে বলিল, আপনার ক্ষমতার শপথ, আমি উহাদের সকলকেই পথভ্রষ্ট করিব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে উহাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদেরকে নয়। ক্বালা ফাল হাক্কু ওয়াল হাক্ক আকুল, তিনি বলিলেন, তবে ইহাই সত্য আর আমি সত্যই বলি। لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنْكَ وَمِنْ مَنْ تَبِعَكَ مِنْهُمْ أَجْمَعِينَ। তোমার দ্বারা ও তোমার অনুসারীদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করিবই। قُلْ مَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ وَمَا أَنَا مِنَ الْمُتَكَلِّفِينَ। বলো, আমি ইহার জন্য তোমাদের নিকট কোন প্রতিদান চাই না এবং যারা মিথ্যা দাবি করে আমি তাহাদের অন্তর্ভুক্ত নই। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, ইহা তো বিশ্ব জগতের জন্য উপদেশ মাত্র। ওয়ালা তাআলামুন্না নাবাহু বা'দা হিন, ইহার সংবাদ তোমরা অবশ্যই জানিবে কিয়ৎকাল পরে।